پیارا نبی محمد صلی علی محمد، پیارا نبی محمد صلی علی محمد، شرشت نبی نور ربی پرانر پریا محمد، پرانر پریا محمد، پیارا نبی محمد صلی علی محمد، پیارا نبی محمد صلی علی محمد، شرشت نبی نور ربی پرانر پریا محمد، پرانر پریا محمد، آدھارے تے ڈوبے ڈوبے مور چیشابے তোমার পরশপে ধন্য হব যে কবে, আধারেতে ডুবে ডুবে মরেছি সবে, তোমার পরশপে ধন্য হব যে কবে, নূরের ঝলক দিয়ে তুমি দূর কর আধার, ও গো মোদের প্রিয় রসুল সরদার জান্নাত, প্যারা নবী মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ, প্যারা নবী মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ, শ্রেষ্ঠ নবী নূরের রবি প্রাণের প্রিয় মুহাম্মদ, প্রাণের প্রিয় মুহাম্মদ, প্যারা নবী মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ, প্যারা নবী মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ, শ্রেষ্ঠ নবী নূরের রবি প্রাণের প্রিয় মুহাম্মদ, প্রাণের প্রিয় মুহাম্মদ। কুল জাহান আজ কেঁদে কেঁদে করছে হাহাকার, এতিম করে দিয়ে তুমি গেলে যে অপার, কুল জাহান আজ কেঁদে কেঁদে করছে হাহাকার, এতিম করে দিয়ে তুমি গেলে যে অপার, হাত বাড়িয়ে পার করিয়ে দিয়া পুলসি রাত, মোদের তরে দয়া করে করো না রহমত, প্যারা নবী মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ, প্যারা নবী মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ, শ্রেষ্ঠ নবী নূরের রবি প্রাণের প্রিয় মুহাম্মদ, প্রাণের প্রিয় মুহাম্মদ, প্যারা নবী মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ, প্যারা নবী মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ, শ্রেষ্ঠ নবী নূরের রবি প্রাণের প্রিয় মুহাম্মদ, প্রাণের প্রিয় মুহাম্মদ। দুনিয়া আজ পাপে তাপে গেছে যে ভরে, মুসলমান আজ চেয়ে আছে তোমারি তরে, দুনিয়া আজ পাপে তাপে গেছে যে ভরে, মুসলমান আজ চেয়ে আছে তোমারি তরে, কঠিন হবে সবার জন্য হাশরের দিবস, না পাই যদি মোরা সবে তোমার শাফায়াত, প্যারা নবী মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ, প্যারা নবী মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ, শ্রেষ্ঠ নবী নূরের রবি প্রাণের প্রিয় মুহাম্মদ, প্রাণের প্রিয় মুহাম্মদ, প্যারা নবী মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ, শ্রেষ্ঠ নবী নূরের রবি প্রাণের প্রিয় মুহাম্মদ, প্রাণের প্রিয় মুহাম্মদ, প্যারা নবী মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ, প্যারা নবী মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ, শ্রেষ্ঠ নবী নূরের রবি প্রাণের প্রিয় মুহাম্মদ, প্রাণের প্রিয় মুহাম্মদ।